بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين، ومن سار على نهجه واستنى بسنته إلى يوم الدين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. ضربت عليهم الذلة أينما ثقفوا إلا بحبل من الله وحبل من الناس وباءوا بغضب من الله وضربت عليهم المسكنة، ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون الأنبياء بغير حق، ذلك بما عصوا وكانوا يعتدون. الله وحيك رباني يهودين بهيغتم দুরিবাত আলাইহিম উদ্দিল্লাত নিখামেতিকাং এ ব্যায়ামি হুঙ্গা মাচ্চা বেরিবিয়ে নিখামেতিকাং ইয়াহুদিন না আইনামা সুকিফু এমি হুম বি কম মেথানেগা এমি হুম বি কম মেথানেগা আল্লাহ ওয়ানি ব্যায়ামি হুনা নিখামেতিকাং জাসরাফে ইল্লা বি হাবলিম মিন আল্লাহ ওয়া হাবলিম মিন আন-নাস আল্লাহুগে রাক্ষাতেরি কামেগা বেজ্জিয়া মেনুই নো তামিস্তা হুঙ্গে রাক্ষাতেরি কামেগা বেজ্জিয়া মেনুই এবাহি এ ব্যায়ামি হুন্না মুসলিমুং হিমায়েত দি মুসলিমুঙ্গে দাহুগা এবামি হুন তিবেজ্জি আমার সালে নেতে দেন এবামি হুন এগোতা টেক্স ডাক্কা গেন জিজি দেই গেন মুসলিমুঙ্গে বেলমুগে দাহুগা তিবেই দানে এহেন নুনি এবামি হুন তিবি কম মেতানে গে এবামি হুন বানি নিকামেত কামে মি আহলু কিতাবিন না মুসলিমুন না হিমায়েত দেবেনে আদি হাঙ্গুরামা এক গাবি নামাজ জিজি ডাক্কা গেন এবামি হুন তিবে গোতা মুসলিমুঙ্গে হিমায়েতুগে মুসলিমুঙ্গে বেরিকামুগে দাহুগা এবামি হুন না তিবেই দানে জিজিয়া ডাক জিজিয়া দি গেন এর মুসলিমুঙ্গে এবামি হুন হিমায়েত কুরআন এগোতা বেজ্জিয়া মেনুই এবামি হুম বি কম মেথানে গা এবামি হুন আল্লাহ ওয়ানি নিকামেত কেন জাসা ফায়ে ওবা উ বি গাদাবিন মিন আল্লাহ আদি এবামি হুম এবরি দিয়াই আল্লাহ গে কোফা হাসিল কো গেনে এবাহি এবামি হুম মুসলিমুন গে হিমায়াত গে নেই আদি মিস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গে হিমায়াত কোস নেই এবামি হুম এবরি এ দিয়াই আল্লাহ গে কোফা হাসিল কো গেনে এবাহি এবামি হুম মারুয়ে গেন দানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোফা গে মাতি গায়ে এবামি হুম এবামি হুঙ্গে দিন দুন দুকো ইসলাম দিনা থাবা এ জমাত দাঁদে ওয়াদরিবাত আলাইহিমুল মাসকানা আদি এবামি হুঙ্গে মাচ্চা ফাগির কামবেস আল্লাহ জাসাইয়ে ফাগির কামবেস যালিকা বিআন্নাহুম কানু ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনা আল-আমবিয়া বিগাইরি হক একাং এহেম ভি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবামি হুন দেতরেগা এ মুআমালাই কুরেভি এবামি হুম আল্লাহুগে আয়াতাকা কাফার উইমায়ে আদি নবী বেকালুং এবস হাগ্গা কানু লা এবামি হুম গাতুল কুরিমায়ে বেবর নবী বেকালুং মসেমি হুম মানি গাতুল কুফা যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন আদি একান তং হেম বি আদি আনাস সাবাব আল্লাহ বায়ান কুরবানি এই এবামি হুম উরে দুমুগে সাবাবুন নে আল্লাহ ওয়া কানু ইয়াতাদুন আদি এবামি হুন কি এই দীনুগা হাদ্দু ফাহানালা গোসফাবা বাইকে এক মানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানা কুরে বিকান তা হিলেং হাদাং এবামি হুন হাদ্দু ফাহানালা গোসফা দেন আল্লাহ একরমানি আহুল কিতাবিং গে তেরেম বেস উরিহায় মেন হামা হামায় নুনে উরিহায় মেন না কিনু লাফামি হুন বেস নুনে আল্লাহ একরমানি লাইসু সাওয়া এ উরিহায় মেন হামা হামায় নুনে এ গে তেরে গাবে তিব্বে মিন আহলিল কিতাবি উম্মাতুন কাঈমাতুন ইয়াতুলুনা আয়াতিল্লাহি আনা আল-লাইলি ওয়া হুম ইয়াসজুদুন আহুল কিতাবিং গে তেরে গাবে এ বায়াকু আল্লাহুগে আয়াত তং এবামি হুন তিলাওয়াত করেতে বায়াকু ওয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাগে আয়াত তা তিলাওয়াত করেতে আনা আল্লাহ রে গান্ডুগে বাগু তাহুগা কিয়ামুল লাইল করেতে ওয়া হুম ইয়াসজুদুনা দি এবামি হুন আল্লাহ সাজদা করে মি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বায়াকু এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাসূল আত তাবাঈমি হুন গে ওয়াহাকা মি বায়ান করবানি একারে এক ফানুগে রিসালাত এবামি হুন হাম ফোর হিন্দু এবামি হুন আল্লাহ গে রাসূল আত তাবাঈ সবাবকি এবামি হুন তিবি এবামি হুন গে দীনুগে সাগগুগে হাগগুগতুগা হাগগুগতুগা তিবিমে এবামি হুন এঙ্গে ফাহুন নবিয়াগো ফাড়ওয়াক এ নবিয়াগো হুরিমি এবেনি এবেনি সিফাতা হেক্কাং হামা এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবামি হুন ফেনুমা একু এবামি হুন আল্লাহ গে রাসূল আ ঈমান এগে তেরেগা মি ইলমেরিম বায়ান করবানি মিগে মুরা মেতাঙ্গে মুরাদা কি আব্দুল্লাহ ইবনে সালাম ফাদা বেবে কালন আব্দুল্লাহ ইবনে সালাম মি আয়াত তাহু গিনা মুরাদা কি একালেগে ফানান আল্লাহ এতাং আয়াত গানি তারিফ করা ওয়াফা মি ইন আয় একালে ফান আল্লাহ তারিফ করা ওয়াফা একালেগে ফানা কি এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হামা ফেনি ওয়াডা গাতু মা একু একালেগে ফানা ঈমান বেজে সবাব কি একালেগে ফানা কি ইহুদি দীনুগে হুরি বড় দান্না বেকালে একালেগে ফানা হাগগো এগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিফানা ফেনি ওয়াডায়গা তোমায় কো কালিফানা ইঙ্গি যে মি হাগ্গু রাসূলুগান কালিফানা তাবাবিজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল সালাম দে দীনুগে ধর্মাওয়া কামা দে দীনুগে এই একলে ফানু কুরিগে হুননবি দীনুগে ধর্মায়া আদি ইসলাম দীনুগে ধর্মা ইউমিনুনা বিল্লাহি ইবামিহুম আল্লাহু ঈমান বে ওয়াল ইয়াউমিল আখির আদি আখিরাত দুহাবে সিবামিহুম ঈমান বেতে ওয়া ইয়ামুরুনা বিল মারুফ আদি হিকান্তকান ইবামিহুম আমর কুরে ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি আদি নুবাকান্ত মানা কুরেতে ইবামিহুম ওয়া ইউসারিউনা ফিল খায়রাত আদি হিকান্ত তাহুগা আওয়াসবে গানেতে ইবামিহুম লাহেন নুকুরেতে আওয়াসবে গানেতে উলাইকা মিনাস ওয়া উলাইকা মিনাস সালিহিন ইবামিহুম ওয়া নি সালিহুন গেতেরনে হে উলা ফামিহুম গেতেরনে وما يفعلوا من خير فلن يكفروه اباميهم هيوكم كفنا الله كان جلني بن قروان كان الله جلني بن قروان ابي اباميهم قريغ تباب اتي بدينو غ سباميهم تبي حق غ كان بس الله جلني بن قروان ابس ادرما سباميهم اللي بينه والله عليم بالمتقين الله دين وديكم و تقوا وري ادينو غ سدمي دينو غ ادينو غ تقوا وري كم تيغ تبي ميهم ايمان برسول الله এনু লাফামি হুঙ্গে দিয়েনুগে এমি এমি হুঙ্গে ফয় বাদালুকো এমি হুঙ্গে আমিল্লা ইদমাত তাবাবে উড়ুন মি হুঙ্গ এমি হুঙ্গে কাং ইমাম মুগে তাওফিক নুলিবে দেন আল্লাহ হে কুরবানি ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা আসহাবুন নার হুম ফীহা খালিদুন আল্লাহ কাফিরু মি হুঙ্গে দন্নাশে এমি হুঙ্গে কাং এমি হুঙ্গে মুদালাকুম বাস আদি দারিঙ্গে কিবায়াকুম বাস এবিস ফায়দান কুরআনে কিয়ামত দুহাকু আল্লাহ গে হযরতুগা এবেস ফায়দা এন কুরআনে মি হুনকা কিতামে দারিনং এ বামে হকি বা এমি হুন গে তিব্বাস আদি কিতামে মুদালেন এমি হুন গাতুগা হুটাস ইয়ামেদ দহ গে আকুন এবেস ফায়দা এমি হুন কান কুরআনে আদি এমি হুন নাকি এই নারকাগ আহুল ওয়েরিনে এতাং গে বামে হুন দেমি তিবেনে মাসালু মা ইউনফিকুনা ফি হাযিহিল হায়াতিদ দুনিয়া কামাসালি রিহিন ফিহা সিররুন আসাবাত হারস কওমিন যলামু আনফুসাহুম ফাআহলাকাত ওয়া মা যলামাহুমুল্লাহু ওয়ালাকিন আনফুসাহুম ইযলিমুন আল্লাহ হে কুরআন এবামি হুম হেদা কুরি ইচ্ছেগে মি দুনিয়া গে হায়াতু গে মি হুম হেদা কুরি ইচ্ছেগে মিসাল আকি এই ইহুদি কামাসালি রিহিন এই ওয়াইগ গে মিসাল ওয়াইগ গে মিসাল ফিহা সিররুন আসাবাত হারস কওমিন যলামু আনফুসাহুম ফা আহলাকাত এগা বে নাগুরোলি বে এগা এ আই ওয়াইগ গে দাডা দাডা এরোলি আই আনিয়াবেরবি বাইগ্গে দাঁড়া এরোলিমি আই এস ফাই দাঁড়ো হালাহ কল্লা হিঙ্গে যে রোলি এই দুনিয়া গে ব্যামি হুম হেদা করে ইচ্ছে গে মিসাল আকি এবাহি দুনিয়া গে ব্যামি হুম হেদা করা হেদা করা ইচ্ছে কি এমি হুম গে ফায়দা কি ব্যামি হুম হেদা করা ইচ্ছে এক মানে কি এক এবেস ফায়দা আল্লাহ গে হাজরত কুনেতে দেখকু মাট্টাকা ব্যামি হুম হেদা করানি মিস তখন ব্যামি হুম গে দিন লেম্বু মাট্টাকা ব্যামি হুম হেদা করানি মিহারবেস ব্যামি হুম গে দিন ফেতর মাট্টাকা হা দখার দেখুরে দুনিয়া গা এবেস পাইকেন এমি হুম কুরা হারদেন কুরা বে দুনিয়া কো ইহুদিনা নাসারাই এমি হুম দুনিয়া গে মি হুম গে মকসদ হাসিল কুরমাট টাকা হাদ হারদে কুরে দুনিয়া গে এতাম মিলিয়ন ডলার এমি হুম এবা হেদা কুরে আল্লাহ ওয়াহি কুরবানি এবা মি হুম এ কুরা হেদা টাকা কি এই ভারোলি এগ মিসা নাগুরোলি এগ মিসালে এ তিয়াস দাঁড়া কাং আস মুলি দাঁড়া হালা কল্লা ফিং গজ্জে এবাহি এমি হুম নং এগিন এবেস ফায়দা নতে গিয়ামে দুয়া কো এবেস ফায়দা وَمَا ظَلَمَهُمُ اللَّهُ اللَّهُ يَبَامِهُ نَكْنَ أَنِيَا يَرُوَدِ نُغَنَّوَيَ وَلَكِنْ أَنفُسَهُمْ يَظْلِمُونَ إِكَمَا كُوَ يَبَامِهُمْ خُدُوا أَمِنْ لَنَفْسُتَكَ رَيَ أَنِيَا يَرِوَنِي دُنِيَا كَنُوا بَعَمَ الْكُرِيمَا إِكَ سَزَالِ بَيْنِ هَمَا إِنَا يَا الله كَنْ بِسْ جَلُّ مَنُّ دَوَيَنَ الله إِبْوِسْ نَفْسَكَ إِنَفْسِ كُرِي نُبَعَمَ لَكَ جَزَامِ نُوِينُ دَوَّانَ إِبْوِسْ نَفْسَكَ إِكَمَا هِيَوَ مَلِكْ كُفِيَا كَدِهَا كُنَا اللَّهُ دَوَّانَ هِيَوَ مَلِكْ كُفِيَا دِهَا كُنَا دَوَّانَ نُبَعَمَ لَكَ كُفِيَا এ আমালা এভরম মেনু ইয়ে কালাঙ্গ এমি হাকা জাজায় নু দেওয়ানে এম আল্লাহ হে কুরবানি আল্লাহ এবস মি হাকা আনিয়া বেরি ওড়ে নু গন্নাওয়ে এহেন মাস মিস তাকুম আমিল নাফসা আনিয়া বেরি বানি মিস তাকুম আমিল্লা আমিল নাফসা আনিয়া বেরি বানি আল্লাহ আনিয়া বেরি ওড়ে নু গন্নাওয়ে আল্লাহ হে কুরবানি হে আমাল তাতিয়া বামি হুম কুরাশে এরন সুয়ারু গে দেওয়ানামে নু বা আমাল তাকফিয়া উতি নারকায়ে মি হুম আমিল্লা হামা এ হেওমা গোস ফেন্নাং এবই নু বা আমা গোস উতি ফেন্নাং হেওমা গে উতি দালিলুতা এনং এনাকে লান্ড দাড়ি হাসিল ওয়ানে কামা দালিলুতা এন নামাস নুবামা কুনেং ইবিস দালিলেন এন নামাস এনা ইখতিয়ার কুরানি নুবামা গো আল্লাহ এনাকে মাচ্চা কানে আর ওয়ান্ডু গন্নাবা এনা আমিল্লা নাফসা এনা ইয়ানি আবের বানি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা ওয়াদু মা আনিতুম ক্বাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম ওয়া মা তুখফি সুদুরুহুম আকবার ক্বাদ বাইয়্যানা লাকুমুল আয়াতি ইন কুনতুম তাআকিলুন Allah wahi kurwani e imam ve jemis takunne tiyabami hun ge emme gai rahmat teriye gotuga nahadashe tiyabami hun fiyawa ehim bayaku ebahi iman teri taqwa ver mihaku fiyawa ehim bayaku nahadashe tiyabami hun ge emme gai rahmat terinna muradaki yahudina nasara tiyabami ge rahmat terin gotuga nu dekeshe nu badashe mi nahadashe rahmat terin gotuga ei emi hun tiyabami hun na kessemme nu winu denete kessemme nu winu denete mi hun emi hun tiyabami nu hewa kan ne dene tiyabami hun rahmat terkan ebami hun na gaim kuryas emi hun tiyabami hun kan hewa kan ne dene islam dina evre bodo hasada verinne nete muslimun nas evre bodo hasada verinne nete qur'an ga allah ekro wa fani muslimun na emme adawa itteri baege gotuga wani yahudinne dene yadi mushrikun yahudine emme hasadaveri emme muslimuna adawaitteri wan yahudi emme allah wahi kurwani emi hun tiyaba mi hunna kessem menui nu denete waddu ma anittum emi hun ummidu kurate tiyaba mi hunna taklifu libuma emi hun edete tiyaba mi hunna taklifu jehuma qad badatil baghdha'u min afwahihim emi hun ge dutakum wes emi hun angatakum wes tiyaba mi hunna medu ruliveri kame faalawani ruliveri kam faalave fave emi hun ge angata kumves wama tukfi suduruhum akbar adi emihunga hittahuga tiyabamihuna deetere tiyabamihuna khilafa forwa faawa kantatta adi ma bodde emihunge angata kumves tiyabamihuna deetere ruliverikama hasadaverikame faalwani adi hittahuga forwa fo ingeti adi ma bodde emihun tiyabamihuna deetere qad bayyana lakumul ayati man allah tiyabamihuna bayan kuddavame aita ei in kuntum taqilun tiyabamihunna ki visne ba hukam gawan wanya egen ibrahim hasil qurash timan allah te baamena mi bayan ko devani mi huri haach e warum ves te baamena ketaram bayak ba yahudina nasora rahmat tere go tuga hadate ba timan allah me orana se hedev va ves allah wahi korwani timan allah mi ayatam mi bayan ko devani ei te baamena hun egen ibrahim hasil qurayto e visna ibrahim hasil qurayto e ha antum ulai tuhibbunahum wa la yuhibbunakum wa tu'minuna bil kitabi kulli wa idha laquukum qalu amanna wa idha khalaw 'addu 'alaykum al anamina min al ghayz qul mutu bi ghayzikum inna allaha 'alimun bi dhati as sudur yar munafiqun gawah kam bayan qurani munafiqun ge tiyabami hunaki miweni bayake allah ekor mu'minun na tiyabami hunaki e mifada bayake tuhibbunahum tiyabami hun e mihun deke balobi vete munafiqun deke wala yuhibbunakum ekamaku emihun tiyabami hun dekelo ibennuwe wa tu'minuna bil kitabi kulli adi tiyabami hun muli fotan eba iman wamuye wa idha laqukum tiyabami hun emihun baddal kufiya qalu emihun bunate amanna harben mitibi iman wegenne mu'minun ne harbanna wa idha khalaw adi tiyabami hun emihun wakiwa hinduga addu alaykumul anamina minal ghayz emihun ge ingilitahuga daaganete ruli aswa warun tiyabami hun ge macha ebeami hunge hitugo onna hasadaveri kame ruliveri kame ge sababun mihun ingilige daaganete Allah wahi kurawani ei munafiqun e Abdullah ibn Ubay ibn Salul ei Madina ge munafiqun ge huri sardar ena ki bodu miha ena wes muslim ge kurimati ge faala kure iman kan ehna wes ena ge hitugo onna ni waran hasadaveri kame muslimuna de terega ena emme bodan hasadaveri wi ena Madina ge verikan libelibe owwa Rasulullah sallallahu alaihi wasallam Madina hijra wadagati ekalik faano hijra wadaagatum hurihaam men kalik faano gaata wadaagati hurihaam men kalik faano gaay aipulung macca bay ati fa kalik faano veriyege gotuga hurihaam men beli ehem veena wara ruliya ekama ehem wara ruliya ekama mu'minunna gellumen kan menu yena neede tafaata malaama ittakafur asarta muslimna kongulunu ena ubay ibn salul adi rasulullah sallallahu alaihi wasallam melo bi wadaaganna ekalik faano ga ami kamelun aishatu ge faan ekama na bodu tuhumate ves kuriyena zinege tuhumate muli Madina ge wahaka feturi ena muli Madina ga Allah wahi kurwani tiyabami hun purimachchange baami hun asfiya bunanate iman vegenne timanna me tibi mu'minun ne timanna me naki ekama tiyabami hun fura gahad daairu e baami hun tiyabami hun adetere hasadeverikan a kollate qul mutu bi ghaydikum kalifan widal war kalemen ge tiruli ge sababu marwa balash marwaash tiruli ge sababu marwaash tiyabami inna allaha alimun bi dhati sudur hama karun hittaku wa wa kantattan allah mulad den wodi gannawe e munafiqun nakie beer furan iman kan faalokon etere fusuga kufur furwa gan tibi mihun e mihun nakki ehem ve mihun nak giyame dhuga emme gadafada azab allah tayyar kurawa wani narakya gen me adi munafiqun na munafiqun nan oti narakaage emmaadi emi honna ki ei hama mu'minun ge terege ulunu mihun kalima wes kiyaagen namaz wes koggen zakai wes digen roda wes ifaagen tibi mihun ekamako allah narakaage emme adi emi honna tayyar korawafani qur'an ko allah ekura wafani innal munafiqina fi ddarkil asfali minan nar munafiqun waakan kashari narakaage emme adi gaye emme gata fada azab giyaame dohga allah debbaana bayki munafiqun in tamsaskum hasanatun tasu'uhum wa in tusibukum sayyi'atun yafrahu biha wa in tasbiru wa tattaqu la yadhurrukum kayduhum shay'a innallaha bima ya'maluna muhit. Allah wahi kurabani tibami hunang heukame jehjiya emihun deravete tiyabami hunang heukame ebahi mitanga muradaki ganima tiyabami hunang hangurame ganima illi bejjia varaddirave emihun kama varaddirave varang hitama kure wa in tusibukum sayyi'atun yafrahu biha tiyabami hunang musibate jehjiya ebami ufa kurate tiyabami hunang musibate jehjiya ebami hun ufa kurate mega muradaki uhudu hangurama age duwa mu'minun nabar bodati gellun libunu ei mu'minuna kura unu kamegge sababun ebami hunge teren haddiha bekalun shahide wadaage er waraggina ei haddiha bekalun war madu bekalun takenni kuma wadaagati hangurama er waraggina bayen e haddiha bekalun shahide wadaagatun haddiha bekalun shahide wadaage mimihun waran ufa kuri mimihun waran ufa kura adi mu'minun abune hedi mimihun tiyabami hun timanna mengge bassahagen rasugati binama hangurama annuni kuma tibinama erun emihun gatule vesnu yi hetia bamihunga akun gatule nu yi hetia bamihunga timage mihunta etanga gatule wakannu jehuni he timannamenga bas sahange ega tibinama ka hanguraman nu nikume emimihun buna hedi muslimun nan nubakame kurimati vejjia ebahi hitamae derai kurimati vejjia mi bamihun ufa kurate wa in tasbiru wa tattaqu tibamihun ketterive taqwa veri vejjana mala ayadurrukum kayduhum shayya emihunge makar veri reuntakun tibamihun ka evves gellumennu wane tibamihun ketterive taqwa veri vejjanama emihunge makar veri hilaitteri reuntakun tibamihun ka evves gellumennu wane innallaha bima ya'maluna muhit allah subhanahu wa taala ebamihun qura amaluta moladdena bodigannave allah wani washala wafae ebamihun qura amaluta emihunge reuntahuge washala wafane allah subhanahu wa taala wa iz ghadawta min ahlika tubawwi'ul mu'minina maqa'ida lil qital wallahu sami'un alim Allahu akbar mani uudu hanguraama age waahaka mi har mitanga mi feshigan annani wa iz ghadawta min ahlika kalifan hindunu tedu wadaen kalifan gahulu weren gaadun tedu wadaagen kalifan wadaagen nevi me tubawwi'ul mu'minina maqa'ida lil qital ei mu'minunna hanguraama kurumuge tan dekkeu mattaka uudu hanguraama hangurama kurumuge tan mu'minuna dekkeu mattaka kalifan ga halweringe gaasun hindunu tedu wadaagen wadaaga timu e wallahu samiyun alim allah subhanahu wa taala assa wadagen wadene wadagen wa raskalaange iz hammat ta'ifatan minkum an tafshala wallahu waliyuhuma wa 'ala allahi falyatawakkalul mu'minun tiyabami hunge teren de jamaatek gemi hun edune an tafshala tiyabami hun findiuma wallahu waliyuhuma e debami hunge wes veri farata ki allah wa ala allah falyatawakkal al mu'minun adi mu'minun kamuga wa baya allah hamaykani wakil qurash mu'minun kamuga wanya allah hamaykani wakil qurash amitanga murada ki wa iz ghadawta min ahlika tubawwi al mu'minina maqa'ida lil qital uhdu hangurama no ibadur hangurama badur hangurama ge wahakkam tafsiru gami dalwani ei gureshwan ha ge mihunna udu hangurama de hangurama ge wahakke boy de hangurama murade boy mi ayatuwa mu'minunna emihun hangurama kura tandekke matta kalifan wada ga timu e den mu'minun ge teren de jamaata ku mihun edune tiyaba mihun fidiuma hangurama ge fidiuma ei munafiqunna munafiqun ge de jamaatu ge mihun ei mu'minun ge teren emihun wani ولقد نصركم الله ببدر وانتم اذله فاتقوا الله لعلكم تشكرون مياتك اصل مرادك اي هم اوه دو هنگورام اي ميتانگ بيان كورواني بدر هنگورام اگ واهكا هم كشرون الله سبحانه وتعالى تيبامي هن النصر دويه بدر هنگورام اگ وانتم اذله تيبامي هن نكمتي گتو گواني کو مؤمنون ورمادو بدر هنگورام اگ تين ستيك تيرامي هن تيبي كافرون گي لشکر گتي بي ان هاس مي هن ان هاس مقاتلون فريهم هتيارا اگ كافرون گي لشکر گ ekamako Allah subhanahu wa ta'ala wahi kurabani tiyabami hunang Allah nasru devvi ebatun hangura maage duahu tiyabami hun madumi iskulagi gotuga wa haalu fattakullaha la'allakum tashkurun ehima tiyabami hun Allah taqwa veri vaashe ei la'allakum tashkurun tiyabami hun Allah gani imata shukuru eri vaashe mumattakaye mihar tiyabami hun evar ginae ehima findinu vaashe badur hangura maage tiyabami hun made ekamako sa Allah tiyabami hun nasru devvi e ema miyadu istibami hun ketteri vaashe miyadu tiyabami hun badur hangura maage evar ginae badurhan gurama verti ebami hun ginaye ema tebami hun ketteri vaashe iz taqulu lil mu'minina alan yakfiyakum an yumiddakum rabbukum bi 3000 min al malaikati munzalin mi badurhan gurama ge vaak kadege faan mu'minuna vidal vihindu tebami hun kan nufude heyye allah tebami hun madad kurevumaka thinghas malaikatun ge lashkaraka agen thinghas malaikatun ge lashkarek ge zariyai Allah subhanahu wa ta'ala tiyabami hunna madad kurawumat tiyabami hunne den heyye nufude heyye bare munzalin Allah subhanahu wa ta'ala matin fonuwan thinghas malaikatun ge lashkare ebaro nufude heyye tiyabami hunna bala adikien he in tasbiru wa tattaqu tiyabami hun ketteri ve taqwa rejjia wa ya'tukum min fawrihim hama wagutun annane baami wagutun annane wadaya gannawane ebe kalun هذا يمددكم ربكم مي الله سبحانه وتعالى تيبامي كبرسكنان تيبامي هنا مدد كوروي مددك مي اي كم مدد ب 5000 من الملائكه مصومين اي حتي فريهما حتيار ال واغن تيبوي فاسحاس ملائكه بكلون لشكره كافرون تيبي ام هاي ام ملائكه تفودي كافرون جي لشكر فوندا فوندا علما دو هلاه كلما ehnna mes mu'minun nan ufaver kamuge khabar kattaka Allah subhanahu wa ta'ala wahi kurawani en ayatuge wahi kurun tin ha he an ayatuge fas ha he ehnna mes wadagati en has e adi ehn ayatuge Allah kurawana wadagati en has Allah adadu bayan kurawvi hagigatuge mu'minun nan ufaver kamuge khabar devu mattaka emme malaikata kus fude emme malaikat bekala kus fude Allah wahi kurawani maqsadu e Allah subhanahu wa ta'ala eha baver malaikatun bawale muge maqsad ma bodu beenu mennei emme malaikata kun fude Allah ikorwani ekan adi ekan Allah lavafa wani wa ma ja'alahu Allah illa bushra lakum Allah subhanahu wa ta'ala ekan nulavaye tiyabami hunan ufaveri khabar katta ka menuwi ebahi Allah subhanahu wa ta'ala eha baawar malaikatun ge waahake nangati ei tiyabami hunan ufaveri kamuge khabar katta ka ufaveri khabar katta ka ay wali tatuma inna qulubukum bih adi ekamuge zariyan tiyabami hun hittan hama jassale debu ma sha Allah ei eha baawar malaikatun anna waahaka mu'minuna e khabar libuni ma kiha ufare wana mu'minu kafaru na vuram vesgina wa man nasru illa min indillahi alazizil hakim Allahu ge hadratum menuwi madadennete nasrennete ekalaange izzetre wodigin wa hikuma ivanta raskalaange adi badru hangurama ge wa hakke boy mi detin ayatuga demi haisa mire kur kollani den suwalen be folok suwal ei mu'minunna lotakavs dekkevi kafarunge lashkaru madukama kafarunge lashkaru lashkaran Allah dekkevi mu'minunge lashkaru madukama ei sababaki etanga hangurama e buman Allah irada kurawafa wani ego ehemvege mu'minunna dekkevi madukama kafarunge lashkaru qur'an ge bengai Allah subhanahu wa ta'ala mu'minunge lotak kafarunge lashkaru dekkevi madubayge gotuga adi kafarunna mu'minun dekkevi madubayge gotuga ei etanga hangurama e buman hagigatuga etanga mu'minun hangurama ekkuruma kanu sede eka ehnamas Allah subhanahu wa ta'ala etanga hangurama min war kurawi badru hangurama ehn etanga mu'minun nikuti hangurama ka vesnu badru hangurama ehn ve hangurama ma aivi ves Allahu medver kurawi hangurama ki muslimun hangurama ke tayyar vegen hangurama ek kurmatta ka ennu wada gati muslimun diye ki ei abu sufyanu ge evi afariqa afila atula gatu matta ka mu'minun nikun wada gati لفشلتم اهم آل عمران سورة بيباي بعد آل عمران سورة نو اي توبة انفال سورة نو توبة سورة আল্লাহ হে কুরবা হনতি এবামি হুননা এবামি হুগা ফুরি হাম আদাদ গো তুগা ফেনুন না তে এবামি হুন ফিডি বিহে হা কুরাম দু কল্লা দি আইহে মুমিনুন না এহেম বেগান আল্লাহ সুবহান ওয়া তাআলা এবামি হুননা মাদু মাদু বাই গো তুগা দেখকে বিলো তাকা কুরকঙা দিয়ে হকুর কঙা দিয়ে আতরিক নিমিগেন এবই সুবহান মালিকুল কুদ্দুস তিন ফাহার রব্বুল মালায়েকাতি ওয়ার রূহ ইফাহার দেন এ অতি আনে মি আল্লাহুম্মা ইন্নী আউযু বিরিদাকা মিন সখাতিকা ওয়া বিমাআফাতিকা মিন উকুবাতিকা ওয়া আউযু বিকা মিনকা লা আহসি সানাআন আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিকা এ দোয়া এ বাই সাবিত দোয়া মুনাফিকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানুগদে মদিনাকে উলুন বাইঙ্গে মদিনায় ফাড়বিয়ে মিও মক্কাগে হায়াতাকুন এই মুনাফিকুনগে ওয়াহাকেন আসফাই কুরআনুগে এমমে আয়াতে ফিয়াবা এমমে আয়াতিন ইবা মুনাফিকুনগে ওয়াহাকে মুকে হা তাফসীর করেন নুন এনিয়ে আসলু মুনাফিকুন ফাড়বি মদিনায় কালিফান হিজরা বাডাগত মাফাহুগা এই কুরআনুগে এমই হুঙ্গে হুকুম তাকায় এমই হুঙ্গে ওয়াহাকাত বায়ান কোফানি মদিনায় আয়াতাহুগা মদিনায় আয়াতাহুগে মদিনাগে এর এমমে কিনাই দেন মুনাফিকুন দেখে হেন তেনা কোনে এরাকু হেন মদিনাগে এটি বিবাহ কতি দি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দেখে হাগিনে বেসন কোনা লেবে বাই মুনাফিকুন গে নান্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আঙ্গা বাদে দি আল্লাহ নে কালিফানে কাম বায়ান কত দেবি হুযাইফা সাহাবী বে কালেন ইয়া হুযাইফা হুযাইফা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সিররু গে সাহাবী হুযাইফা আঙ্গা বাদে দি মুনাফিকুন গে নান্তা আমার গোফান বাডায় হুজে ফায়স ওয়াল করে বিতিমান নাগে নাং এবই তো এই লিস্টুগা বিতিমান কাজে ফান গে নাং গাই তো আরং ইজ জাইতেরি ও আসল নিকামেতিকা কি এই দুনিয়াবি নিকামেতিকা না উখরাবি নিকামেতিকা মানে এমি হুন দেখে নি মুমিনুন নাকি নিকামেতি বাই কে মুমিন নাকি কুত্তায়নে কুত্তায়না উহুরুম ফাদা বাই কে মুমিনুন নাকি তিমান না মেঙ্গে খিদমত টাকা আল্লাহ হাদ্দা হাতিবি এমি হুন এমি হুন বলা নি মুমিন নাকি নিকামেতি বাই গতক এক মাই গতক আল্লাহ এমি হুন নিকামেতি করা বাই ফানি এমি হুন গে তেরেন এতাব্বায়াক আল্লাহ বানি রাহমা মাকুন তাকাবেস খিনজির উরাবেস হাদ্দা এমি নিকামেতি বাই এমি হুন নাকি নিকামেতি বা দে মুমিনুঙ্গে গোস কামুং আসলে আমি মাতি গেছি মুমিনুম মিয়াদু দিন দু কল্লা বানি মুমিনুম এমি হুন্নে এগ্গাল খান আরা কান নেই এহেন বেমি হুন্নে তি মাতি এহেন নুনি মুমিনুন না জে ফে মি হুন ওয়ানে মে কিচ্চে কাবে আসলুল্লাহ হাদিস কুরআনে কিয়ামতে গায়মেন ওয়ানে মুমিনুন না এমিন না হাঙ্গুরামা নুকোশে han qur'ane ngadi onna ne miunna mu'minunna yang qur'ane ge yahudin baliwan yahudin ta gatulu qur'ane gatulu ammo hingaana mu'minun yahudin ge terega ebagutu yahudin nak evves tanakunu filene hilaeg ge daruga fides hilaves waaka dakka bunane timanna ge fatiga muti yahudiye ke gatulu qur'ashe hama gatulu qur'are hilaves bunane gahevyes bunane emme gahennuni egaru gadu kiye gas egas fiya huri ha gahevyes waaka dakka ne mu'minun mi haggo wala habunan timanna fatiga muti yahudiye ke filae gatulu qur'ashe emi hun bani vegan dane emi hun engi hanguramo ikkam vesen vegan mehar palestino go tiyese hanguramo palestino ge tibi mehar palestino go tifa zamanu ge gina kantatta palestino ga e otim jamaa fa mehar hama emi hun oti jamaa fa etana adi yahudin na gina kantang oti sanguramo sa ti yahudin na emi hun garu gadu gasta gina kurani eta haddani ha eddia kase ga haki allah ga amru fulan hun na ichen e duas mamma tu mese kare maru gasta maruya faru zulqarnain china ga faru emi hada te faru denge mi hunkita ma kara hilen hede Allah ti wahi rasulullah hadis ul qurani hangurama ge yahudi ne gade enno anu mumun gadawa ne komme kote yes shakke ges ne ekari fanu khabar fulad do genno an emi hunkita me gahen hedi ase kitam me killa ta ken helias o duniye ge ginawani ka farun ta abadus ginawani ka farun ei hama rasulullah sallallahu alaihi wasallam amur fulaka khilafu muga sabab me advas miti mi hama rasulullah sallallahu alaihi wasallam kitang amur fulaka khilafu ege emme kuda kuda kama ka ekale fana kuda kuda amur fulaka khilafu muga sabab ki ha bodu gellu me mu'minun ekale fana hadis ul qurawi abdullah ibn jubair ibn mut'im farbada mi harusunna ne farbada e kuda farbada enge eta ahud farbada kayari gunna di kuda farbada e farbada kyani jabal rumat ei tiru jahaduni duni jahami hun kolabbet bi fansahaka sahabin etanga etanga ebe kalun ge veriya kal levvi abdullah ibn jubair ibn mut'im ekalege fana rasulullah sma hadisul qurawi mitanun evves miha ku faabage nudashe mu'minun duunitaken as nola kee bunyasti ba mi mitan nu faabati ge nama nama timan kalege fanu ge amru fulan at vejjo matanda etanga tim mu kafarun bali vege mi oddi dani khalid ibn walid gota kavles khali khalid ibn walid bali vegen yoddani dani ko mu'minuna fenejje eta ma dana ngemi hundu ko fatiya mudata ganima mudata e mudata fenega mudal dahi veti vejje faaban fara abdullah ibn jubair mutaim vidal vi kale men rasulullah sam kike hadis ul qur'an vaqad nu faabare farbada emi mune kale fanu gasto murada ki emi hundan denne emi hore diye ye mi hon filagen bali vegen emi hon faabatan khalid ibn walid mi hon faibballa wa mundi ayes ena ki ulaiku fahula wana ka hangurama ka ukulta dene wada ganna ma be kalen e ya khalida ki fa batan feni fa amra ali amra dene adi e fahara ti wanna ma sai kolla fa diun ki nen hewa an hinga bala ya go tangas wa sala far badai fi fa mu'minu eta ti ba huri ha em men shahid eta na febi febi huri ha mi abdullah ibn jubair ibn mutim ba ara raka sahabin tibi matiga em men be shahid ei allah ga rasulah ga amur fulakan ami hunna nokiyaman teriyum ga sababun e musiban ami hunna jehuni nufa ba sha allah ga bol quran Allah Rasulah kabur no Quran. Doa ini var gitu saya. Demi masa ni kita ambil ni Quran ni doa, ama nama tu faham bes. ekali fanu ama qul huwallahu ahad tananim ma la fa ekali fanu e hisabun ekali fanu kiben sabiti দেন এটা বেয়া আমি দোয়া করেন ফেরদৌলাম আদিকে ফাহুম দোয়া করে মাসালে এনে আমিও দুনিয়া আখরা তোকে হেবাং দিবেহিং করি আর আঙালি দিবেহিং মানুষ মাসালে কি মি নামাজ বের দিবেহিন না আগত কি আমা এ লিয়ে ফাইং এতে নুনি কি আগে নুয়ে এ মাসালে দেন আগত কি আল্লাহ দোয়া মি কোরানি দোয়া করা আর মিহাগে খান তার টাকা সে দোয়া করে তো হৃদায়ত দাক্কার হৃদায়ত মাতি সাবিত করে দেব আর ইয়ে মোমিনে গতগা মেনে মারমু কান্না আর কি হারাঙ্গাল দোয়া তাঙে এ কাহলে দোয়া তা কোরআন বি হামা এখানি লিয়ে লাহেন আরো বিধান করে নেগে দিন নেচ্ছে বেশ গিনামি হন্নাকা দোয়া কি এমি হাকা এঙ্গিন জিহে নেমি দেন নেনি কোন চেকাং আল্লাহ গা দোয়া তো আল্লাহ ভাই কোন দোয়া করার মাকসদ কি কবে আল্লাহ গা তুমি দান্না মারে কাঙ্কামা কাঙ্কামা দান্না মারে এ মুরাদ কি সে মানে এঙ্গি করে কান্দে দেন নেবো নেগি নেগে ইচ্ছে কি মুখে বেন ওই কবে আমা এই কেন নেগে বেশ ফায়দা ফের না এবার তার নেই এমি হাকার নেগে আল্লাহ আমি দেন নেই কোন চেক কামে এ নাই বেন হয়ে বেশ নুকামে এ নাই বেশ বেন হয়ে নুকামে দেন নেই ইচ্ছে নেগে এক মুরাদ কি না বেন হয়ে নুন এটা কামে কামে বেন হয়ে নুয়ে মুরাদ কি এনা আল্লাহ দেন নেই কোন চেক কামে নেগে এমে মুরাদ কি এ না বেন হয়ে নুয়ে আল্লাহ গাদরত কোন বেশ কামে বেনুম বা কাম গবাঞ্ঞা এনে এনেকে বাহন দোয়া করে আল্লাহ দেন বটে গেম বেনাকে বাস বেস কম মেমি হেকে বাস এখন আসতে কেন শুনো রে ভাই মিও মি হুন না দিবা বালে উমরি হ্যাঁ কামে বালে দোয়া আজ না গায়া কেন দোয়া আ দোয়া অতি রাসূলুল্লাহ হাদিস ফুল কুরবানি তেবে আমি হুন দোয়া করমুগা ইলহাহ করা আদেশ দেন না মারে আল্লাহ আদেশ আদেশ দেন না আল্লাহ এখানে ফান আল্লাহ রসুল আল্লাহ দোয়া করবি বদর হাঙ্গুর আমাকে দোষ কি না কি হ্যাঁ আদে হ্যাঁ রসুল বাহু করবি ফান ফাহেব করবি আডো আসসালাম হরি খালি ফান কি করবি আনে হৃদা কল সোয়েট টুন খালি ফান ফাহেব করবি আমি আইন নেই গেই আরঙ্গ আমি হেন্না কাম না কাম আবু করবি ফানে সাহাল করবি খালি ফান বুরকারে ফুলমাতি আমি আলো বাইরে হাদান আল্লাহ রসুল আমি ইয়াকিন মুস খালি ফান দোয়া আল্লাহ ইজাব করতে পারে আবু হুরায়রা বাসিয়া বেশ করবি দোহানামাদুকে দেরাকুয়াই আরবি নামাজ করলে কি করেন এখিয়া এহেন নামাজ করলে সাজিদা দামনা মাহাদুগে মিসা সাজিদা দিব করলে সাজিদা কি আর দাস করলে নামাদুগা আর বিবাহ করে দেন নামাদ বের কি আমার রঙালে মিহেগে বাহু এ না এর কানু দেন নেবে নি রঙালা এ না বেসে গে এনে মি দেন নেবে নি কো চেক্কা এ মা দিবে হি বাহু আল্লাহ দোয়া করে নামাদ দে না মি দে বাঙ্গিয়া গা মাতা দে তরে গে দিবে হি বাহু আমি রঙালো আনি এদম বাইং ইলমের বিদালে ফরি সুন্নাহ নামাত করে ইদান মিহেগে বাহু সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক